بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع برم كرونا ماي و آشيم دعالو الله نامي قسم تور پربطير ايبن لكتو كتابير پرشست پتري قسم بايتول مامور تتا آباد گريهير ايبن شمونت چھادير এবং উত্তাল সমুদ্রের আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসীরুল জিবালু সাইরা ফাওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাওযিন ইয়ালআবুন। সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবল ভাবে এবং পর্বতমালা হবে চলমান। সেই দিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে যারা ক্রীড়ার ছলে মিছামিছি কথা বায়নায়। أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لَا تُبَصِرُونَ جَرِنْ تُمَا دِرْ كِي جَهَنَّا مِرْ اُغْنِي دِكِي دھاکا میرے میرے نِي جَا حَبَي ایبن بَلَا حَبَي ایشی اُغْنِي جا کے تمرا مِتھا بولتے ایٹا کی جادو نا تمرا چوکھے دیکھ چھونا يَصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ এতে প্রবেশ করো অতঃপর তোমরা সবর করো অথবা না করো উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে। তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন এবং তিনি জাহান্নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করবেন। كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়ত লোচনা হুদদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু মরিইন যারা ইমানদার এবং তাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতা মাতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم